السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর আবেদদের জন্য, বান্দাদের জন্য ইবাদতের এক একটা মৌসুম সৃষ্টি করেছেন। ইন্না ইদ্দাতা শুহুরে ইন্দাল্লাহি ইসনা আশারা শাহর। আল্লাহ তাআলার কাছে গণনায় মাস কয়টা, বছরে মাস কয়টা? বারোটা। এমনিতে আপনারা বা আমরা জানি যে মাস দুই শ্রেণীর হয়ে থাকে, বা বৎসর গণনা দুই শ্রেণীর হয়ে থাকে। এক হচ্ছে সৌর বৎসর, আর এক হচ্ছে চন্দ্র বৎসর। সৌর হিসাবে মোটামুটি 365 দিন হয়, আর চন্দ্র হিসাবে মোটামুটি তার থেকে 10 দিন কম, 355 থেকে 360 বলা হয়। তো যাই হোক, এই যে দুই শ্রেণীর বছর, আপনি যদি সৌর হিসাব নেন, তো এই বছরে যখন গরম পড়ে আগামী বছরেও সেই সময়ে গরম পড়বে, তাই না? আর যদি চন্দ্র হিসাব গণনা করেন, তাহলে এই বছরে যে মাসে গরম পড়েছে, আগামী বছরে কি সেই মাসে গরম পড়বে? না। আপনারা রমজানের রোজাতেই বুঝতে পাচ্ছেন, রমজানের রোজা রুলিং হচ্ছে সারা বছরে, কখনো শীতে, কখনো গ্রীষ্মে, কখনো বর্ষায়। আল্লাহ তাআলার এটা বিশাল হিকমত, যাতে করে মানুষ একঘেয়েমিতে না পড়ে। কখনো গরমে রাখলো কষ্ট, খুব কষ্ট, আবার কখনো শীতে রাখলো খুব আরাম। এইভাবে আল্লাহ তাআলা ইবাদতের মৌসুম, হজ, হজের ব্যাপার তাই, কখনো গরমে হবে, কখনো শীতে হবে। তো আল্লাহ তাআলার এই যে মাস, বারোটা মাস, এই বারোটা মাসের মধ্যে আল্লাহ মিনহা আরবাআতুন হুরুম, চারটি মাসকে আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করেছেন, পবিত্র ঘোষণা করেছেন। পবিত্র ঘোষণা বলতে, এই চারটি মাসের আমাদের তাজিম করতে হবে। তাজিম কিভাবে করতে হবে? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই চারটি মাসে তোমরা নিজেদের মধ্যে জুলুম করো না, ঝগড়া বিবাদ করো না, মারামারি করো না, হত্যা করো না, কাটাকাটি করো না, যুদ্ধ বিগ্রহ করো না। এই চারটি মাস কি কি জানেন? এই চারটি মাস হলো জুলকাদা, জুলহজ্জা, মহরম, এই পরপর তিন মাস, আর একটা হলো রজব। এই চারটে মাসকে তাজিম করার জন্য মুসলিমরা আদিষ্ট হয়েছে। কিন্তু অধিকাংশ মানুষ, অধিকাংশ মুসলমান জানে না যে এই চারটি মাস কখন আসছে আর কীভাবে তাজিম করবে। তারা খেয়ালই করে না, লড়াই ঝগড়াতে মত্ত থাকে, তাজিম করতে পারে না। বিশেষ করে যাই হোক, আমাদের সামনে এখন মহরম মাস, দুটি হারাম মাস পার হয়ে গেছে, নিষিদ্ধ মাস, পবিত্র মাস পার হয়ে গেল, তাতে হজ ছিল। এখন এসেছে মহরম মাস, আর একটি নিষিদ্ধ মাস, পবিত্র মাস, এই পবিত্র মাস সম্পর্কে আমাদের জানা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর এই মাসগুলিতে আমাদের কি কি ইবাদত করা কর্তব্য, কোন মাসে কি কোন ইবাদত করা কর্তব্য। মুহররম মাস আমরা এই মাসের তাজিম করব, এই মাসে ইবাদত করব, কেবল কিসের মাধ্যমে ইবাদত করব? এই মাসের ইবাদত হলো কি? কেবল রোজা। রোজা ছাড়া অন্য কোনো ইবাদত আছে? রোজা ছাড়া এই মাসে অন্য কোনো ইবাদত নেই। এমনকি আশুরার দিন যে আমরা রোজা রাখব, এই আশুরার দিনেও রোজা ছাড়া অন্য কোনো ইবাদত আছে? কোনো নামাজ আছে? কোনো খাস দান খয়রাত আছে? অবশ্য যারা বিদাতি তারা করে, দান খয়রাত করে, পানি বিতরণ করে। বিশেষ করে কেন পানি বিতরণ করে, শরবত বিতরণ করে কেন? কারণ তাদের ইবাদতটা, তাদের একটা পরবের দিন এটা, আর তারা এটাকে পালন করে পানি বিতরণ, শরবত বিতরণের মাধ্যমে, পোলাও বিতরণের মাধ্যমে। কেন? হোসেন রাজিয়াল্লাহ তাআলা আনহু এই দিনে শহীদ হয়েছেন, আর পানি না পেয়ে শহীদ হয়েছেন, তাই এই দিনে পানি দান করার স্বভাব অনেক। এই দিনে শরবত দান করার স্বভাব অনেক মনে করে, তারা এরকম করে থাকে। এই এই আশুরার দিন আমাদের রোজা রাখার দিন, আর না তাতে দান খয়রাত করা হবে, আর না দান খয়রাত তো সব দিনই করা যায়, তাই না? বিশেষ করে এই দিনে না। নামাজ আপনি তাহাজ্জুদে নামাজ পড়ছেন প্রত্যেক রাত্রে, কিন্তু কালকে আশুরার দিন, আজকে রাতে আমি নামাজ পড়ব, এরকম কোনো নামাজ খাস আছে নাকি? না, কেবল রোজা রাখবো। কেন রাখবো তাও পরে বলছি। মোট কথা, মুহররম মাসের পুরো মাসটাই রোজা রাখা যায়। আপনি যদি বলেন আমি এক মাস পুরোটাই রাখবো, সমস্যা নেই, এক তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত, 30 বা 29 মুহররম আপনি রোজা রাখেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পর সব থেকে শ্রেষ্ঠ নামাজ কিসের নামাজ? রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। আচ্ছা হুজুর, তাহাজ্জুদের নামাজ বেশি ভালো নাকি সুন্নতে মুয়াক্কাদা বেশি ভালো? কোনটা বেশি গুরুত্ব? সুন্নতে মুয়াক্কাদার গুরুত্ব বেশি। কিন্তু এখানে আম নফলের কথা বলা হয়েছে, যে আম নফলগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে রাতের নামাজ। আর আফজালুস সিয়ামি বাদা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম, রমজানের পরে সব থেকে শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা, আল্লাহর পবিত্র মাস মুহররমের রোজা। তাহলে রমজানের রোজার পর যে রোজার গুরুত্ব আছে সেটা হচ্ছে মুহররম মাসের রোজা। মুহররম মাস মানে পুরো মাসটাই। আপনি যদি এই মাসটাই পুরো রোজা রাখেন, অথবা যথাসম্ভব দিনগুলোতে রোজা রাখেন, তাহলে আপনার শ্রেষ্ঠ রোজা হবে তাহাজ্জুদের মতো। নামাজের পরে যেমন নামাজের মধ্যে তাহাজ্জুদ, আর রোজার মধ্যে হলো মুহররম মাসের রোজা। এটা আম নফল। বাকি সুন্নতে যেগুলো গুরুত্বপূর্ণ রোজা আছে, যেমন আশুরার রোজা এর থেকে বেশি গুরুত্বপূর্ণ, আরাফাতের রোজা বেশি গুরুত্বপূর্ণ, শাওয়ালের রোজা বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমভাবে মুহররম মাসের রোজা এটা হচ্ছে ফরজ নামাজ, ফরজ রোজার পরে বেশি গুরুত্বপূর্ণ। মুহররম মাসে যদি পারেন পুরোটাই রোজা রাখেন, আর এই রোজা ছাড়া অন্য কোনো ইবাদত এই মাসে নেই। আমরা আল্লাহর আবেদ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এই মাসে যথাসম্ভব আমরা রোজা রেখে আল্লাহর ইবাদত করার চেষ্টা করব। এই মাসে আমরা কোনো প্রকারের ঝগড়া বিবাদ করব না, কারণ এই মাসে সম্মান করতে হবে। সম্মান সাধারণত আমরা করে থাকি, বুঝলেন। দেখবেন আপনি যে রোজার দিন অরোজার দিনের মতো নয়। আপনি যেদিনে রোজা রাখেন সেদিনে আপনার একটা সম্ভ্রম থাকে, মনের ভেতরে এক প্রকার শৌর থাকে, অনুভব থাকে, অনুভূতি থাকে যে আজকে আমি রোজা রেখেছি। আর একটা উদাহরণ দিই, আপনার বাড়িতে খুব বড় মেহমান এসছে, বিশিষ্ট মেহমান। অবশ্য যাদের বাড়িতে পীর সাহেব আসে তারা জানবেন যে পীর সাহেব এলে পরে বাড়িতে টো শব্দ হয় না, কেন? পীর সাহেব বসে আছে। তেমনি বাড়িতে আপনার ওরা তাজিম বেশি করে, এই জন্য আমি উদাহরণটা দিলাম, ওরা তাজিম, ওদের তাজিম আমি দেখেছি, সাংঘাতিক তাজিম করে। আর আপনি আপনার বাড়ির মুরব্বী, মনে করুন দেশের বাইরে থাকে কিংবা বাড়িতেই থাকে, অনেকে সম্মান দেয়, দাদা বসে আছে, এই জোরে কথা বলবি না, দাদা আছে তো। দাদার তাজিমের জন্য সাধারণত বাড়ির লোকেরা দেখবেন মেয়েরা হি হি ফি ফি করে, কিন্তু মুরব্বি এসে গেলে বাস, এই ওদের অমুকে অমুকে বাপ চলে এসছে, আর করা হবে না। এটাকে কি বলা হয়? তাজিম। আমি একজনের সম্মানার্থে জোরে সব উচ্চ স্বরে কথা বলছি না, একজনের সম্মানার্থে হি হি ফি ফি বন্ধ করে দিচ্ছি, তো এটা হচ্ছে তাজিম। তেমনি মহররম মাস বা নিষিদ্ধ যে চারটি মাস, এই চার মাসে আপনার মনের ভিতরে একটা অনুভূতি থাকবে যে এই মাসটা হলো আল্লাহর পবিত্র মাস, আল্লাহর নিষিদ্ধ মাস, যে মাসে আমাদের ঝগড়া বিবাদ করা উচিত না। যেমন রমজানের রোজার ব্যাপারে বা রোজা রাখার ব্যাপারে যেমন হাদিসে আছে যে ফাকুল ইন্নি সায়েম, যদি এই সময় তোমার ভিতরে কি থাকবে, মানে এমন একটা সমীহ থাকবে ভিতরে যে রোজা রেখেছো, যদি তুমি কোনো মানে হই হট্টগোল করতে হয় করবে না, চেঁচামেচি করবে না, যদি তোমার সাথে কেউ ঝগড়া করতে চায় লড়াই করতে চায় তাহলে তুমি কি বলবে, আমি রোজা রেখেছি, তার মানে আমি রোজা রেখেছি, তুমি আমাকে ঘাঁটাও না, আমাকে খারাপ কথা বলতে, আমাকে লড়াই ঝগড়া করতে উত্তেজিত করো না, কারণ আমি রোজা রেখেছি। তেমনি মহররম মাস বা নিষিদ্ধ মাসগুলিতেও আপনার ভিতরে শৌর থাকবে যে আমি নিষিদ্ধ মাসে আছি, আর এ মাস হচ্ছে জুলকাদা মাস, এ মাস হচ্ছে জিলহাজ্জা মাস, এ মাস মহররম মাস, এ মাস রজম মাস, এ মাসে আমাকে উত্তেজিত করো না, বা আমি এই মাসে উত্তেজিত হব না যাতে আমাকে লড়াই ঝগড়া করতে হয়। ব্যাস। আচ্ছা, এই মাসের সম্মান কি? এটা হচ্ছে শোকের মাস, যেমন বিদাতিরা বলে থাকে এই মাস কিসের মাস? শোকের মাস। অতএব এই মাসে বিবাহ শাদী দেওয়া যাবে না। দেখবেন আপনি বিদাতিরা, শিয়ারা, শিয়া এবং বিদাতি দুটো আলাদা জিনিস, মানে শিয়াদের দেখা দেখি আমাদের দেশে বিদাতিরাও, যারা বিদাতি যারা কবর পূজা করে মাজার পূজা করে তাদের মধ্যেও দেখবেন এই মাসটাকে সম্মান করে, এই মাসে কোনো রকমেই বিয়ের দিন করবে না, মহরম মাসে বিয়ে নেই। কেন? এটা শোকের মাস। কেন? হযরত হোসেন রাজি আল্লাহ তাআলাহু শহীদ হয়েছেন, তাই ওরা এই মাসে বিয়ে দেবে না, এটা শোকের মাস। ব্যাস। তো মহরম মাস যদি শোকের মাস হয় শুধু এই জন্য যে হযরত হোসেন শহীদ হয়েছেন, তো হযরত হোসেন থেকেও শ্রেষ্ঠ মানুষ যদি এই মাসে ইন্তেকাল করে থাকেন অথবা শহীদ হয়ে থাকেন তাহলে সেই মাসে বিয়ে হবে না? হবে না। তাহলে কোন মাসটাতে আমি বিয়ে দেবেন না বলুন, তাহলে না বিয়ে না করেই থাকুন, কোন মাসটাতে বিয়ে হবে না? তার থেকে শ্রেষ্ঠ হযরত হাসান কোন মাসে শহীদ হয়েছেন বা মারা গেছে ইন্তেকাল করেছেন? তার থেকেও শ্রেষ্ঠ হযরত আলী কোন মাসে শহীদ হয়েছেন? তার থেকেও শ্রেষ্ঠ হযরত ওসমান কোন মাসে শহীদ হয়েছেন? তার থেকেও শ্রেষ্ঠ হযরত ওমর কোন মাসে শহীদ হয়েছেন? তার থেকে শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে ইন্তেকাল করেছেন? আর অনেক আম্বিয়া অনেক সাহাবা একটা না একটা মাসে ইন্তেকাল করেছেন, তাহলে কোন মাসটা শোকের মাস? শুধু হযরত হোসেন রাজি আল্লাহ তাআলা আনহু যে মাসে শহীদ হয়েছে সেটাই কি শোকের মাস? যদি আপনি তাই মনে করি তাহলে এটা আমাদের ভুল হবে, কারণ একটা প্রত্যেকটা মাসই কেউ না কেউ শহীদ হয়েছেন, কেউ না কেউ ইন্তেকাল করেছেন, তাহলে শোকের মাস সে মাসে বিয়ে হবে না, তাহলে সবাই বিয়ে না করে থেকে যান, এটা হয় না। সুতরাং এই মাসের তাজিম বিয়ে না দিয়ে আনন্দ না করে আমরা করব সেটা আমাদের জন্য জায়েজ না। আর বিশেষ করে শোক পালন করা, শোক পালন করার বিভিন্ন ধরন আছে। এক আছে মহিলারা শোক পালন করবে, কোন মহিলারা? বিধবা। বিধবা মহিলা শোক পালন করবে তাও কতদিন? সারা জীবন। দেখবেন বহু মহিলা আছে স্বামী মারা গেছে বাস আজীবন রঙিন কাপড় পরে না, আজীবন অলংকার পরে না। অবশ্য অনেক বিধবা আছে তারা তো নারের ঘরে সারের ভাষা করে বসে থাকে, আলাদা কথা, কিন্তু আজীবন যে রঙিন কাপড় পরবে না এটা ইসলামের নীতি না। কমাস কতদিন? হ্যাঁ, তিন মাস না চার মাস? চার মাস দশ দিন। চার মাস দশ দিন পার হচ্ছে, চার মাস দশ দিনের ভিতরে সে মহিলা শোক পালন করবে স্বামীর জন্য, কারণ স্বামী হচ্ছে সিজদাযোগ্য, আর সে যখন মারা যাবে তখন চার মাস দশ দিন তার জন্য কোনো প্রকারের সাজসজ্জা না লিপস্টিক লাগাও, না কাজল লাগাও, না সিঙ্গার করো, আর না না চুল বাঁধো, আর না সাবান মাখো, সেন্ট সাবান মাখা যাবে না, তারপর রঙিন কাপড় পরা যাবে না, না অলংকার পরা যাবে, না কিছু, আর না বাড়ির বাইরে যাওয়া যাবে। চার মাস দশ দিন, তাই না? চার মাস দশ দিন যেমনি পার হয়ে গেল, আর সেই মেয়ে বিয়েও করতে পারে, বিয়েও করতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সে নারের ঘরে ষাঁড়ের বাসা করবে, কিংবা প্রেম করবে, কিংবা আরও কিছু করবে, ঘর থেকে নোংরা কাজ করবে, তা না। চার মাস দশ দিন শোক পালন করবে, আর যদি কোনো আত্মীয় মারা যায়, অন্য আত্মীয় মারা যায়, তাহলে কদিন শোক পালন করবে তার জন্য, কদিন জায়েজ? হ্যাঁ, মাত্র তিন দিন, মাত্র তিন দিন সে শোক পালন করতে পারে। মাথা বাঁধবে না, তারপর সেন্ট ব্যবহার করবে না, সাজসজ্জা করবে না, ইত্যাদি। বাকি কারোর জন্য জায়েজ নয় যে তিন দিনের বেশি শোক পালন করে। তাহলে আপনি প্রত্যেক বছর যদি হযরত হোসেনের জন্য শোক পালন করেন, এটা আমাদের জন্য জায়েজ হবে? এটা হলো সাধারণ শোক পালন। এই চার মাস দশ দিন কি মহিলাকে বলা হয়েছে যে চার মাস দশ দিন তুমি প্রত্যেক দিন কাঁদবে, কি বুকে চাপড় মারবে, হ্যাঁ গালে থাপ্পড় মারবে, চুল ছিঁড়বে, কিংবা শেকল নিয়ে পিঠে বাড়ি মারবে, কি বলা হয়েছে নাকি? তাহলে শোক পালন করা মানে হচ্ছে যে তুমি ভালো জিনিসটা সাজসজ্জা বর্জন করবে, তার মানে এই নয় যে তুমি কান্নাকাটি করবে ডেলি বা মরসিয়া গাইবে। কিন্তু এরা করে কি, প্রত্যেক বছর ঠিক মহররম মাস এলে পড়ে, ওদের একটা মৌসুম আছে, পয়লা মহররম থেকে আজ অমক, তাজ আজ, যেমন এখন দুর্গাপুজো চলছে, তাই না? এখন দুর্গাপুজো আর মহররম একই সঙ্গে মৌসুম পড়ে গেছে। এরা যেমন, হ্যাঁ ওরা যেমন একদিন দুদিন, আজ আজকে দ্বিতীয়া, কাল কালকে তৃতীয়া, তারপরে চতুর্থী, তারপরে পঞ্চমী, তারপরে আজকে মহা ষষ্ঠী, মহা সপ্তমী, মহা অষ্টমী, মহানবমী, মহাদশমী, ওদের যেমন আছে তেমনি এদেরও আছে। এদেরও কি কি সব রাত জাগা আছে, কি আছে কি আছে, এক এক দিন এক এক রকমের, ওদের কোনোদিন মরসিয়া, কোনোদিন তাজিয়া, কোনোদিন এইভাবে এরা পালন করে থাকে। তো এই রকম শোক পালন করা, আর বিশেষ করে আশুরার দিনে মাতম করা, আর মাতম করে বুক চাপড়া, তারপরে আপনার বিভিন্ন রকমের মরসিয়া গাওয়া, তারপরে ওই লোহার শেকল নিয়ে কিংবা তরোয়ার নিয়ে মাথায়, তরবারি নিয়ে মাথায় আঘাত করা এবং রক্তাক্ত করা, নিজেকে আত্মপ্রহার করা, এই আত্মপ্রহার করে মাতম করা ইসলামে জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। এটা কাদের কাজ? জাহিলি যুগের কাজ। জাহিলি যুগের কাজ হচ্ছে চারটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণীতে বলেছেন যে আমার উম্মত চারটা জিনিস বর্জন করবে না, যেটা হচ্ছে জাহিলি যুগের কাজ। জাহিলি যুগের কাজগুলো ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। জাহিলি যুগের কিছু কিছু কাজ অবশ্য রাখা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন, আমরা পরে আলোচনা করব যদি সময় হয়। তো এই চারটে কাজ, যেটা নিষিদ্ধ কাজ, জাহিলি যুগের কাজ, সেই চারটা কাজ কি কি? হ্যাঁ, সেই চারটা কাজ কি কি? নম্বর এক, নিজের বংশ নিয়ে গর্ব করা। আমি অমকের বংশের, অভিজাত বংশ, জানিস আমি কোন বংশের? আমি কাজী বংশের, আমি গাজী বংশের, আমি পাঠান বংশের, জানি না যে যা বংশ, আমি শেখ, আমি সৈয়দ। কাজ তোমার কি? তুমি যে বংশের হবে হও, তোমার কাজটা কি সেটাই হচ্ছে মূল কথা, তাই না? কিন্তু বংশ নিয়ে গর্ব করে। নম্বর দুই, অপরের বংশে খোঁটা দেওয়া। ও তুই তো ওই বংশের লোক রে, তুই হবি না কেন? কিছু একটা খারাপ কাজ করলো বংশের তুলনা, পরের বংশে খোঁটা দেওয়া, তুই তো অমুক বংশের লোক। নম্বর তিন, ইস্তিসকা বিন্নুজুম, নক্ষত্র রাশির ফলে বৃষ্টি হয়েছে ধারণা করা। বৃষ্টি যখন হয় তখন কিসের ফলে হয়? বলে অমক রাশি অমক জায়গায় আছে, এই রাশির ফলে বৃষ্টি হচ্ছে। আর নম্বর চার হচ্ছে নিয়া হাতু আলাল মাইয়েত, মৃতের ওপরে শোক পালন করা, মাতম করা। এই মাতম করা হচ্ছে জাহিলি যুগের কাজ। মাতম করার জন্য বলা হয়েছে, বিশেষ করে মহিলারা মাতম করে কান্না করে, এই জন্য বলা হয়েছে যদি মহিলা তওবা না করে মারা যায় তো কেয়ামতের শাস্তি কি হবে? আলকাতরা জামার ওই যে গন্ধক জাতীয় জিনিসের জামা পায়জামা পরিয়ে তাকে চুলকানি হবে, তাই না? চুলকানি জাতীয়। আর এগুলো এগুলো হবে কেন? যাতে করে জাহান্নামে দলতে জ্বলতে সহজ হয়, ধপ করে জ্বলবে। এ হচ্ছে শাস্তি। যদি কেউ মাতম করে, কান্না করে, তওবা না করে মারা যায়। আর এই জন্য এই হাদিসে আছে যে যখন পরিবারের মেয়েরা বা লোকেরা কান্না করে তখন মৃত ব্যক্তিকে কবরে আজাব দেওয়া হয়। কেন? এটা যেহেতু সে ওসিয়ত করে যায়নি যে ওগো আমি মারা গেলে তোমরা মাতম করে কান্না করো না। তো মাতম করা ওদের অভ্যেস, বিদাতীদের অভ্যেস, শিয়াদের অভ্যেস। আমরা যারা সহি আকিদা রাখি, সহি আকিদায় সহি সুন্নাহ মানার চেষ্টা করি, চলার চেষ্টা করি, যারা আমরা সুন্নি, আসল অর্থে সুন্নি, সুন্নি তো বিদাতীরাও বলে আমরা সুন্নি, কিন্তু না, আসল অর্থে যারা সুন্নি সেই সুন্নিরা করি না, কারণ এটা আমাদের সুন্নাহতে নিষেধ করা হয়েছে। আচ্ছা, এবারে আশুরার দিন চলুন। এই মাসের মধ্যে যেটা প্রধান দিন সেটা হলো কি? আশুরা। আশুরা মানে কি? আষাঢ়া। আষাঢ়া মানে কি? দশ, দশ তারিখ, দশমী। এই দশমীর দিন, দশ তারিখের দিন বিশেষ করে আমরা তাজিম করি। কেন? কি করি? রোজা রাখি। কেন রোজা রাখি? এই দিনে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন বলে, তাই না? হযরত হোসেন যদি শহীদ হয়েছেন তার জন্য রোজা রাখা হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রোজা রাখতেন কেন? এই রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রেখেছেন, তাই না? সাহাবারা রেখেছেন। তাহলে হযরত হোসেন শহীদ হওয়ার সাথে এই রোজার কোনো সম্পর্ক আছে? নেই। তাহলে সম্পর্কটা কেন এই দিনে সম্মান করা হয় সেটা আমরা পরে বলছি, আমরা পরে বলছি যে কেন এই রোজা রাখা হয়। আচ্ছা, এই দিনে বলা হয় হযরত নূহ আলাইহিসসালামের সাফিনা, কিস্তি, কিস্তি পারে লেগেছিল দশই মুহররম। হযরত ইব্রাহিম অগ্নিকুণ্ড থেকে নাজাত পেয়েছিলেন দশই মুহররম। আরো সব কি কি বলা হয়, দশই মুহররম, কেয়ামত হবে ইত্যাদি ইত্যাদি, বড় বড় ঘটনাকে জুড়িয়ে দেওয়া হয়েছে এসব জিনিস। এসব কথা প্রমাণিত নয়। যেটা প্রমাণিত সেটা আমরা বলবো যে হযরত মুসা আলাইহিসসালাম এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, সমুদ্রের মাঝে রাস্তা পেয়ে, সমুদ্রের ফেরাউনের আক্রমণ থেকে বাঁচার তৌফিক লাভ করেছিলেন এই দিনে। আর তার জন্য শুকরানা স্বরূপ, শুকরানা আদায় করে, শুক্রিয়া আদায় করে মুসা আলাইহিসসালাম এই দিনটাতে রোজা রেখেছিলেন। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন, বলছি আমরা পরে, সেদিন থেকে রোজা চালু হয়ে গেল। এখন যদি বলেন হুজুর তাহলে তো শুকরানার রোজা আমরাও রাখতে পারি। আপনি কোনো অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলেন সেদিনটা রোজা পালন করবেন? হবে? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করতেন তাহলে হতো, কিন্তু তিনি কেবল মোসার জন্য করেছেন, বাকি তো বহু অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো দিনকে এরকম তাজিম করা হয়নি। অনেকে যারা মিলাদি, এই মিলাদিরা ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য দলিল দেয় যে মুসা আলাইহিসসালাম শুক্রানা স্বরূপ রোজা রেখেছেন। আমাদেরও আল্লাহর নবীর জন্ম বিশাল শুকরানার দিন, বিশাল শুক্রিয়ার দিন, অতএব এদিনও আমাদের রোজা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাম রেখেছেন, মুসা আলাইহিসসালামের জন্য রোজা রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শিখিয়ে দিয়ে গেছেন যে রোজা রাখো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন মানলাম যে বিশাল দিন, কিন্তু সেই দিনটাতে শুক্রিয়া আদায় করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন? যদি রেখে থাকেন প্রত্যেক বছর, আমরাও রাখব। তিনি প্রত্যেক সপ্তাহে রেখেছেন, তার জন্মদিন ছিল সোমবার, এই জন্য প্রত্যেক সপ্তাহ প্রত্যেক সোমবার রোজা রাখতেন। রাখো তা না, বছরে একটা দিন রাখব। হালুয়া খাবার বেলায় আছি আর দাঁত ভাঙার বেলায় আমরা নেই। আমরা হচ্ছি হালুয়া মার্কা সুন্নি, খালি হালুয়া বানাও আর খাও। হালুয়ার বেলায় আছি আর জালুয়ার বেলায় নেই, মানে আমরা কষ্টে নেই, আমরা আরামে আছি। বেশ, তাহলে বোঝা গেল কি যে এই আশুরার দিন এর সম্পর্ক হযরত হোসেনের সাথে নয়, এর সম্পর্ক হলো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। এবারে আপনাদেরকে, যেহেতু মুহররমের আশুরা আমাদের কাছাকাছি এসে গেছে, আজ ক তারিখ? কত তারিখ আজকে? আজকে ছয় তারিখ, আজকে ছয় তারিখ। রোজা রাখতে হবে কোন দিনে? আমরা বলছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এই আশুরার রোজা ফরজ ছিল। আশুরার রোজা ফরজ ছিল কখন? রমজানের রোজা ফরজ হওয়ার আগে। মক্কাতে কুরেশরা রোজা রাখত, তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি রোজা রাখার আগেও এই রোজা ওদের ধর্মে কি ছিল? রাখা ছিল। তো কুরেশরা যখন রোজা রাখত, জাহেলিয়াতে কুরেশরা এই দিনে রোজা রাখত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ফরজ হওয়ার আগে পর্যন্ত এই রোজা রাখতে আদেশ দিয়েছেন। রমজান যখনই এসে গেল তখন এই রোজাটা কি হয়ে গেল? হালকা হয়ে গেল, যে চাইলে রাখলো, যে চাইলো রাখলো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা ইফরাদা রমাদান ওয়া কানা ইয়াওমান তুস্তারু ফীহিল কাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আশুরার রোজা রাখা হতো জাহিলি যুগের, আর সেই দিনটা ছিল, এই আশুরার দিনটা ছিল যেদিনে কাবা শরীফের গেলাফ চড়ানো হতো। দেখেন এটা জাহিলি যুগের কাজ, কাবায় গেলাফ চড়ানো জাহিলি যুগের কাজ। আমাদের দেশের এক লেখক, এক হতভাগা লেখক লিখেছে, এটাও বিদাত, হ্যাঁ এই দামি গেলাফ কাবাতে চড়ানো হয় প্রত্যেক বছর, এটা কেন, এটা কোন হাদিসে আছে? কিন্তু সে জানে না, জাহেল ছাড়া আর কে বলবে। তো সে বলছে এটাও বিদাত, সৌদিরা এটা বিদাত করে, সৌদিরা বিদাতি নয়, আরে এটা জাহিলি যুগ থেকে হয়ে আসছে, আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুমোদন করেছেন, ফলে আজও পর্যন্ত সেটা চলে আসছে। সেই দিন ছিল যেদিনে কাবার গেলাফ চড়ানো হতো। ফালাম্মা ফুরহারাদাল্লাহু রমাদান, যখন আল্লাহ তাআলা রমজান ফরজ করলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান শাআ ইয়াসুমাহু ফালইয়াসুমহু, যে ব্যক্তি চাইবে আশুরা রোজা রাখতে রাখুক, ওমান শাআ ইয়াতরাকাহু ফালইয়াতরুক, আর যে ব্যক্তি চাইবে না সে ছেড়ে দেখ। ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এলেন, ওয়াজাদ আল ইয়াহুদা ইয়াসুমুনা আশুরা, দেখলেন ইহুদিরা আশুরার রোজা রাখছে। মদিনাতে কারা রাখছে? ইহুদিরা রোজা রাখছে। ফাসুয়েলু আনজা আলেক, তুমি ইহুদিরা কেন রোজা রাখছে এদিনে? ও তো ছিল যে কুরাইশরা রাখত, কিন্তু ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে কেন? ফাকালু হাজাল ইয়াউমুল্লাজি আযফারাল্লাহু ফীহি মূসা ওয়া বানী ইসরাঈল, এটা হলো সেই দিন যেদিনে আল্লাহ তাআলা মূসা এবং বানী ইসরাঈলকে বিজয় দান করেছিলেন। কার উপরে? ফেরাউনের উপরে। ওয়া নাহনু নাসুমুহু তাযিমাল্লাহু, মূসা আলাইহিস সালাম রেখেছিলেন, আমরাও সেই দিনের তাজিমের উদ্দেশ্যে রোজা রাখছি। ফাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাহনু আউলা বে মূসা মিনকুম, মূসার অনুসরণ করার ব্যাপারে আমরা তোমাদের থেকে বেশি হকদার। আপনারা এই কথা জানেন, আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত একটা মাত্র দিন, একটা মাত্র ধর্ম, সেই ধর্মের নাম কি? ইসলাম। মূসা আলাইহিসসালামের যুগে যে ধর্ম ছিল সে ধর্মের নাম কি? ইসলাম। ঈসা আলাইহিসসালামের যুগে যে ধর্ম ছিল সে নাম কি? ইসলাম। ইহুদি ধর্ম নিজেদের নেওয়া নাম, খ্রিস্টান ধর্ম বা নাসারা ধর্ম এটা তাদের নিজেদের নাম, নেওয়া নাম, কিন্তু আসল তাদের নাম কি ধর্ম ছিল? ইসলাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু আহাক, আমরা বেশি হকদার, কারণ আমরা হচ্ছে মুসলমান, আর ইসলামই একমাত্র দিন। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিনই হলো ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো দিন নেই। ওমান ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দিন অন্বেষণ করে তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না। নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার তো বেশি হকদার, তিনি করলেন কি, রোজা রাখলেন, আর রোজা রাখতে আদেশ দিলেন লোকদেরকে। আবদুল্লাহ বিন আব্বাস একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আশুরার দিন রোজা রাখতে আদেশ করলেন। কালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইহুদি, তো ইহুদি খ্রিস্টানরা এই দিনে তাজিম করে, ওরা তো রোজা রাখে, এ করে, তো আমরা কেন করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে, ফাইজা কানাল আমুল মুকবিল সুন্না, ঠিক আছে, আগামী বছরে আমরা এক কাজ করি, ওরা তো এই দিনে রোজা রাখে, তো আমরা আগামী বছরে কি করব, যদি থাকি ইনশাআল্লাহ 9 তারিখেও রোজা রাখবো, এটা 10 তারিখে রোজা রাখে, 10 তারিখেও রাখবো, প্লাস 9 তারিখেও রাখবো, কেননা আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা সর্বদা ওদের বিরোধিতা করব। আর আজকাল আমরা চেষ্টা করি ওদের মতো হওয়ার, ওদের মতো হলে জাতে উঠে যাব। প্রত্যেক রাকাতে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন। জানেন আপনারা কি বলেন এতে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন মানে কি? আল্লাহ, তুমি আমাদেরকে খ্রিস্টানদের আর ইহুদিদের পথ থেকে দূরে রাখো যেন আমরা ওদের পথের পথিক না হই। আমাদেরকে সেই পথ দেখায়ও না যে পথ ইহুদিদের, যে পথ খ্রিস্টানদের। কিন্তু দুঃখের বিষয়, আমরা মুখে বলি এক আর কাজে করি অন্য এক। ওদের মতো হতে পারলে জাতে উঠে গেলাম, ওদের মতো বলতে পারলে জাতে উঠে গেলাম। হ্যাঁ, মাম্মি ড্যাডি আর কি কি, ঘরের ভিতরেও মাম্মি ড্যাডি মানে ওদের মতো হলে বাস, ইংলিশে বলতে পারলে, ওদের মতো আচরণ করতে পারলে। মাশাআল্লাহ, বুঝতেই পাচ্ছেন আজকাল, বুঝতেই পাচ্ছেন যে এগুলোর মধ্যে মুসলমানরা ঢুকে পড়েছে। আমি বলছি না যেগুলো প্রতীক, যেগুলো ওদের প্রতীক, যেমন আজকাল টাই নিয়ে শুনেছেন অনেকে, বলছে টাই কোরআনেও আছে। তো যাই হোক, টাই পরার ব্যাপারে যারা জেনারেল শিক্ষিত তারা টাই পরে, তাই তারা টাই পরা মানে ওদের প্রতীক নয়, ওদের অনুকরণ নয় মনে করে তারা। তারা বলে প্রমাণিত নয় যে এটা টাই পরা ওদের প্রতীক। মানলাম যদি প্রতীক না হয় তো পরো, সমস্যা নেই, কিন্তু না পরাটা উত্তম না, উত্তম না। প্যান্ট শার্ট পরা, প্যান্ট শার্ট পরা ঠিক আছে, আমি যদি গাঁটের ওপরে পড়ি সমস্যা নেই পরো, কিন্তু তবুও প্যান্ট শার্ট পরা ইউরোপের লিবাস কি না? তুমি যদি মুসলমানদের লিবাস, সাধারণ লিবাস পরো, সমস্যাটা কি? যাতে যেটা বিতর্কিত সেটা ছাড়তে সমস্যা কি? তো মোট কথা হচ্ছে যেটা ওদের প্রতীক আমরা বর্জন করব। আমরা মুখে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, কিন্তু কাজে করি তাদেরই কাজ, লিবাসে পড়ি তাদেরই লিবাস, কথায় বলি তাদেরই কথা, তাদেরই আচরণ আমরা বরণ করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে তাদেরই একজন। মোট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামী বছর বাঁচলে 9 তারিখে রোজা রাখব। তাহলে রোজা রাখতে হবে কদিন? 9 আর 10, এই দুদিন, 9 আর 10, মাত্র দুদিন রোজা রাখতে হবে। আচ্ছা হুজুর, বলা হয় অন্য একটা হাদিসে আছে যে সুমু ইয়াওমান কাবলাহু আও ইয়াওমান বাদাহু, কেউ কেউ বলেন সুমু ইয়াওমান কাবলাহু ওয়া ইয়াওমান বাদাহু, ওয়া অথবা আও এ দিয়ে। কিন্তু এই বর্ণনাগুলো সহি না। আজকেও খোদবাতে শুনলেন, উনিও বললেন প্রত্যেক বছর মাকতুবুদ দাওয়া থেকেও প্রচার করা হয় যে এই রোজা রাখার 3টে পদ্ধতি আছে, একসাথে 3টে রাখা, 9, 10, 11। দ্বিতীয় পদ্ধতি হলো 9, 10 অথবা 10, 11, 9, 10 অথবা 10, 11। আর একটা পদ্ধতি হলো 9, 10, আর একটা পদ্ধতি হলো শুধু 10। তো 3-4টা পদ্ধতি রয়েছে, এর মধ্যে সব থেকে উত্তম কোনটা? ওনারা বলছেন 3 দিন রোজা রাখা ভালো, 3টে রোজা হয়ে যাবে। কিন্তু হাদিস সহি না, ও হাদিসটা সহি না যে হাদিসে বলা হয়েছে যে ওর আগে কিংবা পরে একদিন রোজা রাখা তাহলে ইহুদিদের মুখা মানে বিরোধিতা হয়ে যাবে। কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইন ইশতু আল আম আল কাদিম লা আসুমান নাতাসা, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই 9 তারিখে রোজা রাখবো, 9 তারিখে রোজা রাখবো বলা হয়েছে। আর এটাই হচ্ছে সহি মুসলিম, সহি হাদিস। আর বাকি ওই যে আও আও যে বলা হয়েছে, হাদিস সহি না। অতএব ফিক্সড হলো সব থেকে উত্তম হলো কোনটা? 9 এবং 10 রোজা রাখা। খবরদার 10-11 রাখার চেষ্টা করবেন না। আচ্ছা 11-11 তারিখে রাখবো, তারপর হলো না 10 তারিখে রাখলাম তো, শুধুমাত্র একদিন রোজা রাখা অনেকে বলছেন মাকরুহ, তার মানে ইহুদিদের মতো হয়ে গেল। আর যদি আপনি কারণবশত না পারেন 9 তারিখে রাখতে, তাহলে কি 10 তারিখে রাখবেন না? অবশ্যই রাখবেন, সেটা আলাদা কথা। আপনি হঠাৎ করে যা আজকে আজকে 9 তারিখ, আরে আমি তো বলছিলাম 8 তারিখ, তাহলে হলো না, তাহলে আমি আগামীকাল কি করব, 10 তারিখ রোজা রাখবো না? রাখবো না, রাখবেন। আচ্ছা অনেকে আছে এমন যে সকালবেলায় উঠলো, দাঁতন করছে, দাঁতন করতে করতে সকালবেলায় হ্যাঁ দাঁতন করছে, কি ব্যাপার, আর রোজা রাখিস নি? হ্যাঁ আজকে রোজা নাকি, আজকে 9 তারিখ, এই হ্যাঁ হ্যাঁ, তা কি হবে, আর রোজা রাখা হবে না? হবে না। হ্যাঁ, এই যে দাঁতন করছিল, রোজা রাখা হবে না? হবে না। এ যদি ফজরের পরে কিছু না খেয়ে থাকে তাহলে সে রাখতে পারে, কেননা এটা কি রোজা? নফল রোজা। আর যদি ফরজ হতো তাহলে ফজর হওয়ার আগে নিয়ত করতে হতো, কিন্তু নফল রোজার নিয়ত যদি না খেয়ে থাকে তো ওইখান থেকে নিয়ত করলে সকাল 7টা 8টা যাই হোক যদি নিয়ত করে নিল রোজাটা হয়ে যাবে, যেহেতু কিছু খাইনি। বুঝতে পারলেন? তাহলে 9 আর 10 এই দুই দিন হচ্ছে ফিক্সড করা রোজা। রুবাইয়া বিনতে মুআউয়িদ বিন আফরা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার সকালে আনসারদের গোত্রে, আনসার কোথায় থাকতো? আনসাররা কোথায়? আনসারদের বাড়ি কোথায়? মদিনা। আনসারদের গোত্রে, আনসারের বিপরীত কি? মুহাজির। মানে মুহাজির হচ্ছে যারা মক্কা থেকে হিজরত করে গেছেন, আর আনসারি যেটা আসল বাসিন্দা মদিনার, তাদের পাড়া দিকে লোক পাঠিয়ে দিলেন। কি বলে? যে ব্যক্তি কানা মান কানা আসবাহা সাইমান ফিল ইত্তিম্মা সাওমা, যে ব্যক্তি রোজা রেখেছে সে যেন রোজা পূরণ করে। ওমান কান আসবাহা মুফতিরান ফাল ইত্তিম্মা বাকিয়াতা ইয়াওমি, যে ব্যক্তি সকালে কিছু খেয়েও ফেলেছে সেও যেন বাকি দিনটা না খায়, রোজা রাখে। দেখছেন, যদি সকালে খেয়েও থাকে আর যখনই জানলো যে আজকে রোজার দিন, তাহলে সেও যেন 9 তারিখে জানে আজকে রোজার দিন, কি 10 তারিখে জানলো আজকে রোজার দিন, ঠিক আছে, বাকি দিনটা যেন না খায়। রমজানের রোজার ব্যাপারে আছে, এখন ওলামাদের একতলাপ আছে এই ব্যাপারে, প্রথম দিনের ব্যাপার যদি হয় তার রোজাটা হবে না হবে না, যেহেতু সকালে খেয়েছে। কেউ বলছে কাজা করতে হবে, কেউ বলছে হয়ে যাবে এই হাদিসের ভিত্তিতে, আল্লাহ ভালো জানেন। রোজা ফরজ রোজা হলে পরে বা নফল রোজা হয়, যদি আগে খাওয়া হয় তাহলে রোজাটা হবে না, কিন্তু যেহেতু 10 তারিখ ফিক্সড, এই 10 তারিখে যখন সকালবেলায় খেয়েছি, ঠিক আছে, বাকি আর খেও না, তাহলেও ইনশাআল্লাহ তোমার রোজাটা আল্লাহ কবুল করে নেবেন। আর ইনি বলছেন রুবাইয়া, রুবাইয়া হচ্ছে মহিলার নাম, তিনি বলছেন যে ফাকুন্না বাদা জালিকা নাসুমুহু, আমরা তারপরে রোজা রাখতাম, আশুরার রোজা রাখতাম, নাসুমু সিবিয়া নুসাউউমু সিবিয়া নানা, আর আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখাতাম। দেখছেন, ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখাতাম। নুসাউউমু সিবিয়া নানা সিগার মিনহুম ইনশা আল্লাহ, ওয়া নাযহাবু ইলাল মসজিদ, আর মসজিদে নিয়ে যেতাম বাচ্চাদেরকে, মসজিদে নিয়ে যেতাম, ফানাজআলু লাহুমুল লুবা, আর তাদের জন্য খেলনা তৈরি করে দিতাম, খেলনা দিতাম মিনাল আইহিন, তুলোর খেলনা, তুলো বা কাপড়ের তৈরি পুতুল। পুতুল ব্যবহার করা যায় না জায়েজ? যদি কাপড়ের পুতুল হয়, তুলোর বানানো পুতুল হয়, নিজের হাতে বানানো পুতুল হয়, তাহলে জায়েজ। আয়েশাও খেলা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, আয়েশা ছোট তো, তিনি পুতুল নিয়ে খেলা করতেন। আর সাধারণত মেয়েরা ওই ছোট থেকেই ছেলে মানুষ করার যে পদ্ধতি দেখছে, আমার মা ছেলে কোলে নিয়ে তো সেই রকম পুতুল নিয়ে খেলা করা হচ্ছে মেয়েদের অভ্যেস। তো পুতুল নিয়ে আমরা পুতুল দিতাম খেলার জন্য, যাতে করে খিদেটা ভুলে যায়, রোজাটা পরিপূর্ণ করে। মা খিদে লেগেছে, মা এদের খেলা করো খেলা করো, আখানে আর সময় আছে, হয়ে গেছে, হতে হতে হতে হতে সূর্য ডোবা পর্যন্ত আহা। এইভাবে কি করতাম? ছেলে মেয়েদেরকে অভ্যেস করাতাম, সে মানে ছেলে মেয়ে মানুষ করার যে পদ্ধতি আছে ইসলামী পদ্ধতি, সেই ইসলামী পদ্ধতি হচ্ছে এটা যে তাদেরকে নামাজ আজান হয়েছে, যাও বাবা মসজিদে যাও নামাজ পড়ে এসো, ছেলে হলে, আর মেয়ে হলে না, মেয়ে হলে ঘরে তাকে নিয়ে সঙ্গে করে নামাজ পড়ো, তারপর রোজা রাখাও ইত্যাদি, এসব মায়ের কাজ। মায়ের হাতেই গড়বে মানুষ, মা যদি সে সত্য হয়, আর মাই তো এই জগতে প্রথম বিশ্ববিদ্যালয়, প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে মা। আর মা যদি নিজেই গণ্ডমূর্খ হয় তাহলে তো বুঝতেই পারছেন ছেলে মেয়েদের অবস্থা কী হবে, বাইরের পরিবেশ ছাড়া সে ছেলে মেয়েরাও আপনার বুঝতেই পাচ্ছেন সেই মতো বেটা হবে, যেই মতো বাপ, আর সেই মতো যেই মতো কোদাল হবে সেই মতো চাপ, আর আটা গুনে রুটি মা গুনে বেটি। তো এগুলো সাধারণত হয়, কিন্তু বাইরের পরিবেশের কারণে আবার পাল্টাপাল্টি হয়। আপনি দেখেছেন কাকের ডিম সাদা হয়, পণ্ডিতের ছেলে গাধা হয়, হতেই পারে, নজরুলের ছেলে নজরুল হয়নি, রবি ঠাকুরের ছেলে রবি ঠাকুর হয়েছে না, ক্যারেক্টার হতেই পারে না, তো এটা স্বাভাবিক। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমার ছেলে আমার থেকেও ভালো হয়, তাই না? নাকি আমার মতো হয়? তুমি কত বড় পণ্ডিত, তার থেকে বড় বড় পণ্ডিত হলে সমস্যা আছে? তো তোমার ছেলে তোমার থেকে ভালো হোক, এটা চেষ্টা করতে হবে। তো এনা বলছেন, রুবাইয়া এই মহিলা বলছেন যে আমাদের ছেলে মেয়েদেরকে এইভাবে রোজার ট্রেনিং দিতাম, আর খেতে চাইলে, খাওয়ার জন্য কাঁদলে তাদেরকে পুতুল দিয়ে, খেলনা দিয়ে বোঝাতাম যে আর কিছুক্ষণ সবুর করো মা, আর কিছুক্ষণ সবুর করো বাবা, সময় হয়ে গেছে, তারপরে খাবে। ফাইজা বাকা আহাদুহুম আলা তামি আতাইনাহুম ইয়াহু ইনদাল ইফতার, আল্লাহু আকবার। যখনই খাবার জন্য কান্ত, তখনই আমরা তাদেরকে এই খেলনা দিয়ে ভোলাবার চেষ্টা করতাম। দেখেন রোজা রাখাবার, অতএব বোঝা গেল কি, যে আমাদেরকেও চেষ্টা করতে হবে, আমরা নিজেরা রোজা রাখবো, বাচ্চাদেরকেও রোজা রাখাবার ট্রেনিং দেব। আর সেটা হচ্ছে কি, 9 তারিখ আর 10 তারিখ আপনারা বাড়িতেও জানিয়ে দেন যে আপনাদের মাস হিসাবে, দেশের কিন্তু দেশের না, ওই দেশের চাঁদ হিসাবে 9 তারিখ এবং 10 তারিখ যেন রোজা রাখে। এখানে দুটো সতর্কতার কথা বলে দিই, তারপরে আমরা শেষ করে দেব। এই মোহাররম, আশুরা আর কারবালা কে নিয়ে আমাদের দেশে একটা বই আছে, বিষাদ সিন্ধু নামে। বিষাদ সিন্ধু, সিন্ধু মানে কি, সিন্ধু মানে কি, সিন্ধুক মানে বক্স, সিন্ধু মানে কি, হ্যাঁ আনিস ভাই, সিন্ধু মানে কি, হ্যাঁ কে বলতে পারো, সিন্ধু মানে কি, সিন্ধু মানে সমুদ্র, নদী নয়, সিন্ধু মানে, সিন্ধু মানে সমুদ্র। দেখছেন আরবি কত কঠিন, এটা আরবি না বাংলা। সিন্ধু মানে হচ্ছে সমুদ্র, আর বিষাদ মানে কি, বিষাদ মানে হচ্ছে দুঃখ, শোক, বিষাদ সিন্ধু, তার মানে শোক সাগর, শোকের সাগর। এই বইটা পড়লে সত্যপক্ষে আমি যেদিন প্রথম, আমি যখন প্রথম পড়ি, আল্লাহ আকবার, যতক্ষণ পড়েছি চোখের পানি ধরে রাখতে পারিনি। অবশ্য যাদের চোখে পানি পড়ার অভ্যেসই নেই, হৃদয় কঠিন, আর মুশকিল হচ্ছে কি জানেন, প্রত্যেক বই পড়তে হবে, লেখক যে মাইন্ড নিয়ে লিখেছেন সেই মাইন্ড নিয়ে যদি পড়া না যায়, বই পড়ে মজা পাওয়া যায় না। কথা ঠিক বললাম, ভুল বললাম? হ্যাঁ, আপনি একটা বই পড়ছেন, আমার উম্মতের প্রথম সৈন্যদল কাইসারের শহর কনস্টান্টিনোপল যুদ্ধ করবে, তারা ক্ষমাপ্রাপ্ত। এবার আপনি পড়ছেন, আমার উম্মতের প্রথম সৈন্যদল কি কনস্টা, এইভাবে যদি পড়েন আপনি, তো আপনি মজা পাবেন, স্বাদ পাবেন? কুতিয়ে কুতিয়ে পড়া, একটা লেখক যখন লিখে তার যে একটা মাইন্ড থাকে, সেই মাইন্ড যদি আপনার ভিতরে চলে আসে আর আপনার মনটা কিছু লেখকের মনে দেন, তো দেখবেন আপনি চোখ দিয়ে, আপনার চোখে পানি আসবেই, আসবেই আসবে, লিখতে চোখে পানি আসে। আমার বই আছে, বিভিন্ন বই আছে, আমি নিজের কথা বলছি, আমার একটা বই আছে বিনা পণে বউ, মেয়ের বিয়ে যদি বিনা পণে দেন, বিনা যৌতুকে দেন, যৌতুক দিতে না পারেন, তাহলে আপনার মেয়ে বিয়াই বাড়িতে বা শ্বশুর বাড়িতে কত কষ্ট পায়, তার একটা সামাজিক চিত্র আমি তুলে ধরেছি এই বইটাতে, বিনা পণের বউ। এই বই লিখতে গিয়ে আমি কেঁদেছি, নিজে কেঁদেছি, চোখ দিয়ে পানি পড়েছে, আমি লিখেছি। যদি আমার মাইন্ড নিয়ে আপনি পড়েন, ইনশাল্লাহ আপনিও কান্দবেন। অনেকে বলেছে আমাকে, বাংলাদেশ থেকে আমাকে মহিলা, তার স্বামী পর্যন্ত বলেছে যে হুজুর এই বইটা পড়ে আমরা কেঁদেছি, সত্যি কান্দবে। লেখার সময় যখন কাঁদা হয়েছে, পড়ার সময়ও কান্দবে, যদি সেই মনটা তৈরি করতে পারো। বিষাদ সিন্ধু, সত্যি বিষাদ সিন্ধু, কিন্তু যতগুলো কথা আছে ততগুলো, যতগুলো আছে তার মধ্যে অধিকাংশই হচ্ছে মিথ্যা কথা, মিথ্যা কথা। সাধারণত সাধারণভাবে ঘটনা লিখলে পরে অতটা হয় না যতটা আপনি রং চং লাগিয়ে, যেমন ফিল্মি দুনিয়াতে যান, ফিল্মের তারপরে উপন্যাসে যান, উপন্যাস পড়লে যেমন লাগে, তো এটা হচ্ছে উপন্যাস। বিষাদ সিন্ধু কিন্তু ইতিহাস না, এটা কি উপন্যাস, খবরদার এটাকে ইতিহাস মনে করবেন না, তাহলে আপনি মুয়াবিয়াকে গালি দেবেন, ইয়াজিদকে গালি দেবেন, অবশ্যই দেবেন, ইয়াজিদ হারামখোর, ইয়াজিদ, দেখেছেন মাতম করে যখন, ইয়াজিদকে হারামখোর বলে গালি দেওয়া হয়, কাফের বলা হয়, মুয়াবিয়াকে কাফের বলা হয়, এটা জায়েজ সুন্নিদের জন্য? মোটেই জায়েজ না। সাহাবিকে গালি দেওয়া, মুয়াবি তো সাহাবি তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালা, গালি দেওয়া হবে? এই আহলে বায়ত তোর উপরে অত্যাচার করলো কেন? ভাই অত্যাচার করলো না করলো তুমি বিচার করার কে হে? তুমি এই কত বছর, 1400 বছর পরে এসে তুমি বিচার করবে তাদের? তাদের তো বিচার হয়ে গেছে, যা হয়েছে না হয়েছে, মানুষের ভুল বোঝাবুঝির কারণে অনেক কিছু হয়, তা এখন তোমরা এসে বিচার করবে, আর এখন তুমি গালাগালি করবে, তুমি কে? মোট কথা, এই বিষাদ সিন্ধু থেকে, এটা হচ্ছে উপন্যাস, এখান থেকে ইতিহাস নেবেন না। এটা আপনি পড়তে পারেন, সাহিত্য চর্চা, কোনো ভালো সাহিত্য আছে, বিশাল সাহিত্য, মীর মোশাররফ হোসেনের লেখা সাহিত্যমণ্ডিত বই, কিন্তু ওর যে গল্পগুলো আছে উপন্যাস, গল্প, রূপকথা, খবরদার এখান থেকে ইতিহাস নেবেন না। আমি প্রত্যেক বছরই সাবধান করি, কাঁদেন আপনি, হয়তো আপনার কান্না আসবে, আর কান্না এলেই আপনার প্রতিপক্ষের উপরে দুঃখ আসবে, গালাগালি আসবে, খবরদার এটা করবেন না। আর মুয়াবিয়া আর এজিদকে খবরদার, এই বই পড়ে গালাগালি করবেন না, বা বিদ্যার্থীদের কাছে শুনে আপনি ইতিহাস নেবেন না, গালাগালি করবেন না। দেখুন, মুয়াবিয়া বা এত সাহাবি ছিলেন, তাকে তো গালাগালি করাই যাবে না। এজিদ, আচ্ছা এজিদের পরে কি রাহেমাহুল্লাহ বলা যায়? এ নিয়েও বিতর্ক হয়, মানুষ জিজ্ঞাসা করে যে এজিদ রাহেমাহুল্লাহ, এজিদ রাহেমাহুল্লাহ বলার কোনো প্রয়োজন আছে? তিনি এমন কোনো কাজ করেননি মুসলমানদের জন্য যে তার জন্য রাহেমাহুল্লাহ বলতে হবে, কিন্তু তিনি তো তাবিই বটেন, তাই না? এজিদ তো তাবিই, তো তাবিই হলে রাহেমাহুল্লাহ বলবো না কেন? যেহেতু তিনি এমন কাজ করেছেন যে কাজের জন্য আমরা কি করি, তাকে ঘৃণা করি। মদিনাতে যুদ্ধ করে আরো অনেক এমন কিছু কাজ করেছেন যে কাজের জন্য আমরা তাকে, ওই জন্য অনেকে রাহেমাহুল্লাহ বলতেও কষ্টবোধ করে, কিন্তু সে কি জাহান্নামী? আমরা কি করে বলবো? কোনো মুসলমানকে আমরা জাহান্নামী বলতে পারি না? সে কি কাফের? না, কাফেরের মতো এমন কোনো কাজ করেনি যাতে কাফের বলা যায়। বেশ, তাহলে রাহেমাহুল্লাহ বলবো নাকি জাহান্নামী বলবো? কিছুই বলবো না, তাই দরকার নেই, আমার রাহেমাহুল্লাহ বলার দরকার নেই। আর যদি কেউ বলে রাহেমাহুল্লাহ, তো সাধারণত পাপীদের জন্যই রাহেমাহুল্লাহ বলা হয়, আল্লাহ তাকে রহম করুক, পাপীদের জন্যই দোয়া করা হয়, কিন্তু তার তাজিমের জন্য না। যেমন কোন তাবির জন্য আমরা বলি রাহেমাহুল্লাহ, সেই শ্রেণীর না। যেমন সাহাবির জন্য বলি রাজি আল্লাহ আনহু, মুয়াবিয়া রাজি আল্লাহ আনহু বলবো না? বলবো না, অবশ্যই বলবো, তিনি সাহাবি। কিন্তু এজিদের জন্য বিতর্ক আছে, রাহেমাহুল্লাহ বলা যাবে কি না, কিন্তু একজন মুসলমান পাপ করেছে, মানলাম পাপই মুসলমান, তার জন্য রাহেমাহুল্লাহ বলাতে দোষ নেই, তা বলে তাদেরকে গালাগালি দেবো এটাও জায়েজ না। মুসলমানকে এইভাবে গালাগালি করা জায়েজ না। একটা হাদিসের ভিত্তিতে বলা হয়েছে, যদিও তিনি মানে ইয়াজিদ কি বলে পাপিষ্ঠ, তবুও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাতা কাইসার মাগফুরুল্লাহুম, আমার উম্মতের প্রথম সৈন্যদল কাইসারের শহর কনস্টান্টিনোপল যুদ্ধ করবে, তারা ক্ষমাপ্রাপ্ত। এটা হচ্ছে তুর্কিস্তানের শহর, যেটা তুর্কিস্তানের, সেখানে যুদ্ধ করবে, তারা হচ্ছে ক্ষমাপ্রাপ্ত, মাগফুরুল্লাহুম। আমরা বলি না মাগফুর, অমক মাগফুর বলি, কেউ মারা গেলে মাহরুম মারহুম বলি কিংবা মাগফুর বলি, তো এটা যায় ঠিক না, কারণ মারহুম মাগফুর কে সেটা আল্লাহই জানেন। আমরা আশার অর্থে হয়তো অনেকে ব্যবহার করে। সন 52 হিজরিতে এই যুদ্ধের সেনাপতি ছিলেন ইয়াজিদ। কোন যুদ্ধ? যে যুদ্ধের কথা বলা হলো, কায়সারের যুদ্ধ। তিনি সাহাবি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পুত্র, উম্মুল মোমেনিন উম্মে হাবিবার ভাতুষ্পুত্র, ভাতিজা। হোসেন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডে তার হাত ছিল না। আমরা মনে করি কি ইয়াজিদের কারণেই, বা ইয়াজিদই হত্যা করা করেছে, না, ইয়াজিদের মানে হোসেন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডে তার হাত ছিল না, ঐতিহাসিকভাবে এটাই সত্য। সুতরাং তাকে কাফের বলে গালাগালি করা বা অন্য কিছু হারামখোর ইত্যাদি বলে গালাগালি করা কোনো মুসলিমের জন্য বৈধ নয়, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মুসলিমকে গালাগালি করা ফাসেকি এবং তার সাথে লড়াই করা কুফরি কাজ। বুখারি 6044, মুসলিম 64 নম্বর, তিরমিজি নাসাই ইবনে মাজাহ হাদিসটা আছে। সুতরাং আমাদের উচিত, আমাদের হাত যেহেতু কারো রক্তে রঞ্জিত নয়, তেমনি আমাদের মুখ যেন কারো গালিতে গালিময় না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজ এই পর্যন্তই, যা কিছু শুনলাম তা যেন আমলে পরিণত করতে পারি, আল্লাহ তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।